এই পরিস্থিতি হওয়ার জন্য চারটে মশালা বেশি দেওয়া হয়েছে, সেটা ঘোষণা দেওয়া হলো চারটা মশালা, আর এটাই হলো ওদের ইজমা যে চার মশালের এক মজাদের তাকলিফ করা খরচ, বাকি ছোটখাটো মশালা তো কেন এদের ইজমা হয়ে গেল চার মশালের এক মজার, কারণ তো কোনো এক মজা থেকে দমানো যাবে না, যদি মালিকী মশাল বাতিল করে দিন চলবে না, চালি ভাবা হবে না, অসম্ভব, ওদের লোক বেশি আছে। এই জন্য যতক্ষণ সেই মজাদের লোক বেশি সেই মজাদকে নিশ্চিত করা যাবে না, এই চারটে মজাদকে নিশ্চিত করা যাবে, বাকি লোককে নিশ্চিত করে দেওয়া হবে। কিন্তু আরেক দল ছিল, আরেক জামাত ছিল, যে জামাত কোন মজাদকে মেনে নেয়নি, যে জামাত শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা অনুসরণ করে গেছেন, তারা কোন মজাদের তাকি করেন না, তারা আসলেন না আসলেন না, তারা ছিলেন ইজমা তাহলে বাতিল না বাতিল না বাতিল, কিন্তু তারা ঘরে বসে ইজমা করে নিল যে আমাদের ইজমা হয়ে গেছে, চার মাসের এক হাজার তাকলিফ করতে হবে, খালি ভাবে বলতেন ঠিক আছে, তাহলে মারামারি করা দরকার নেই, ঝগড়াঝড়ি করা দরকার নেই, এই নিয়ে জোরামি না আস্তামি বিসমিল্লাহ চলে না আসতে রমাদান করবে না করবে না, এই নিয়ে বাগদাদে কত খুনাখুনি কত রক্তারক্তি হলো, দরকার নেই সব বন্ধ করে দাও, আর তাও শুনবে চার থেকে চারটা মশাল দেবে, তার যখন সময় হবে সে তখন নামাজ পড়ে যাবে, খালাস কথা শেষ ছিল। তাদের এখন বর্তমানে যদি আছে কোনো মনে করে আগে ছিল সে তুলে দিয়ে এক করা হয়েছে, এবং একই নিয়মে এখানকার সৌদি আরবে যদি জিজ্ঞেস করেন মশাব কি, এদের আসল মশাব ছিল আমলি, কিন্তু বর্তমানে সমস্ত ওলামা মশাব হল কি মাদা মা আনা আলাইহি আলিয়ম ওয়া আসহাবি, সহি হাদিস সেম, যে মশাব সেই মশাব, যে মশাবের কথা প্রত্যেক ইমাম বলে গেছেন, ইমামে আজম আহমদানি তারা রহমাতুল্লাহি বলে গেছেন, এটা সাহাল হাদিস ফাওয়া মশাবি, হাদিস যখন সহি হবে সেটাই আমার নিয়ম হচ্ছে নবীদের যেখানে ইন্তেকাল হয় সেখানেই কবর হয়, এই ফয়সালা আল্লাহর নবীর কবর হলো মা আয়েশা ঘরের ভিতরে, সেই ঘর ছিল সেখানে আবু বকরের কবর হলো, উমরের কবর হলো, ঘর ছিল পাশে ছিল মসজিদ, পশ্চিম দিকে মসজিদ ছিল, পরবর্তীকালে মদিনা আবরণ হলো, মসজিদে যখন মানুষের জায়গা হতে লাগলো না তখন মসজিদকে ঢুকে বাড়ানো হলো, সামনের দিকে বাড়ানো হলো, পিছন দিকে বাড়ানো হলো, দেখা গেল একদিকে বেড়ে যাচ্ছে আর মেহরাব একদিকে যাচ্ছে, তখন এক এক যুগের বাচ্চাদের এক এক রকমের নিয়ম, মসজিদকে বাড়িয়ে দিলেন, আর গম্বুজ ঘর ঘর ছিল ঘরের ছাদ ছিল কিন্তু ঘরের ছাদ থেকে গম্বুজ তৈরি করলেন গিয়ে মায়েরা কি বলে আব্দুল আজিজ এখন যে আইন প্রণয়ন হয়েছে সেই আইন ওরা বলছে যে শরীয়ত সম্মত, এখন সমস্যা হচ্ছে সেই আইন শরীয়ত সম্মত কিনা আইনের সমস্ত খসড়া করে দেখতে হবে, আইন যখন প্রচলিত হবে যখন চালানো হবে তখন দেখতে হবে যে আইনটা আসলে শরীয়ত সম্মত কিনা, এখন আমরা বলতে পারবো না যে সেই আইন শরীয়ত সম্মত বটে কি নয়, বুঝতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর তখন পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না সেই আইন চালানো হয়েছে, আল্লাহ যাতে সে আইন নিতে যাবে না বাকি হবে। মানে আমি সম্মুখে পেয়ে তাকে আহ্বান করছি হে আল্লাহ আদেশ দিন কিংবা আমাকে সাহায্য করো আমাকে মদত করো, আর ইয়া রাসূল আল্লাহ মানে আল্লাহ রসুল, আমি আল্লাহ রসুলকে ডাকছি, কি জন্য ডাকছি? আল্লাহ রসুল আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমার করাও, আমার উদ্ধার করো। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে শিরক, দুটোর মধ্যে পার্থক্য হলো একটা হচ্ছে ইবাদত একটা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে ইস্তেগাসা করা, ইয়া আব্দুল কাদের জিলানী আল্লাহ রসুলকে ডাকা, আল্লাহর সাথে আল্লাহর মতো করে কাউকে ডাকা যাবে না, বিপদে আপদে যদি ডাকতে হয় তবে তাকে তিনটে শর্ত থাকতে হবে, যদি বিপদে আপদে আপনি গায়রুল্লাহর সাহায্য চান মানে আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য চান, কোন সৃষ্টির সাহায্য চান চাইতে পারেন, তবে তাতে তিনটে শর্ত থাকতে হবে। নম্বর এক, যার কাছে আপনি সাহায্য চাচ্ছেন তাকে জীবিত থাকতে হবে, জীবিত কোন মৃতকে দেখা যাবে না, কারণ মৃত আপনারা শুনবে না। মৃত এ জগৎ নেই, সে জগৎ বায়ুরই না হয় সৃষ্টি, তার সাথে আপনার বহু দূরত্ব আছে, শুনবে না। যাকে আপনি ডাকছেন জীবিত আছে, তাকে উপস্থিত থাকতে হবে চোখের সামনে, আপনার ডাক শুনছে এই জেনে আপনাকে উপস্থিত থাকে। উপস্থিত না থাকলেও তাকে দেখা যাবে না। এখন বাংলাদেশে আমার বিষয় ভাষা আপনি এখান থেকে ডাকছেন বাবা, দুই মহিলা গেল কি জন্য সন্তান হয় না, পার নিয়ে লেবেটি খা। তারপরে এক ব্যক্তি তো খেয়েই ফেলল, আর এক ব্যক্তি ঘৃণা হলো, খেতে পারলো না, কত বসে যাই হোক কি হলো পরে এলো কিভাবে খায়, ও এখন নামলে দিয়ে পিছনে বাইরে গিয়ে একজন পাথর ছিল পাথরের এবং মুছে দিয়ে চলে গেল। পরের বছর সন্তান হয়েছে, সন্তান করে করে এসেছে, আবার মহিলা কালি হাতে এসেছে, দুজনের জন্য দোয়া করলে ওর সন্তান হলো, আবার হলো না। ওর বেটি আমি তোকে যে পান দিয়েছিলাম খেয়েছিলি, আমি যে তোকে পান দিয়েছিলাম খেয়েছিলি, ও যে পান খেয়েছিল ছেলে হয়েছে, তুই খাসনি তো ভাই, আমি যে পানটা দিয়েছিলাম সে পানটা কোথায় রেখেছিস, ও চুক্তি পায়ে রেখে পাথরের মুছে ফেলেছে। পাথর দিয়ে দেখছে একটা সন্তান হেসে খুশি হাসি খুশির সাথে খেলা করছে, কি মনে করেন কি ঘটে না বলুন, আপনি কোনো বুঝু হতে পারে মিথ্যা প্রচার।